ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം. അൽഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ. വസ്സലാത്തു വസ്സലാമു അലാ നബിയ്യിനാ മുഹമ്മദ് വഅലാ ആലിഹി വസ്ഹാബി അജ്മഈൻ. അമ്മാ ബഅദ്. അർറാദ് റബ്ബൈൻ യഹോൻ ബിയങ്കറദവദി ഫദ്ലു സലാത്തുൽ ജമാഅ നവാദറ ജമാഅ സത്തെ ഫറോൻ യാന ഫദ്ലത് കി യാന കസ്വ ഹകമാസെ ഇനറ ബയങ്കറിയം ബിതഫീഖി മിൻ അല്ലാഹി തബാരക വ തആല. ഇഖ്വാനി അഹ്ബാബി അൽകിറാം, ഫുലഷറു മജി നവാദർ ജമാ സാത്തെ ഫോട്ടു ഹുദും ഫദ്ലത് ആസെ റസൂൽ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ബയങ്കജിദി ജദി ഖനകു മജി ജമാ സാത്തെ നവാസറ ദൈലി എക്കലാ ഫർദി ബത്തിനറ ഹതജ് ഗുന്ന സ്വാബ് ബിശീബു. ഇവ ബുഖാരി മുസ്ലിം മജി ആസെ ഹദീസ് റസൂൽ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ഹദീസ് സലാത്തുൽ ജമാഅ അഫ്ദൽ മിൻ സലാത്തുൽ ഫദ്ദി ബി 27 ദറജ. ഹതജ് ഗുന്ന ബരി ബിശി തില അറത്ത് ഖനകരാ ഹരിവു ജിയമ്മദെ അജൽ ബിശി സ്വാബ് ബിശി ഇവ കരാന ഹരിവു. ഹെല്ല റസൂൽ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലമെ ബയങ്കജിദി ഉഗ അല്ലാ നബി ഹസ ആദമാനിച്ചി ഇവയെ ഹദിയ റസൂലുള്ളാ ലൈസ ലി ഖായിദ് ആരെ ദരിയരെ അനിബുദ് മുസ്ലിം മജ എല്ല ഗുമാനിഷ് നൈ യാനി ലൈസ ലി ഖായിദ് യഖൂദുനി ഇലൽ മസ്ജിദ് യർ ബാദ റസൂൽ ഹദി ഫസാല റസൂലുള്ളാ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ഐ യാനി യുറഖസ ലഹു ഹു യുസല്ലി ഫി ബൈതി അല്ലാ നബി തു യം ഫദറതക അല്ലാ നബി വരെ റുക്സത് ദിവല്ല ഗറമ നസരി വല്ല ഫറുഖിസ ലഹു അല്ലാ നബി വരെ റുക്സത് ദി യാനി ഫറുഖസ ലഹു ഔ അല്ലാ നബി വരെ റുക്സത് ദി ഫലമ വല്ല دعاه ثم في ديار درجة متمتعي فقال هل له هل تسمع النداء بالصلاة هذا الذي هو نهوي هذا نعم إذن فأجب كي قال أهوري بتوتو أهوري نواني خالبا أقوى هذا ما نش كي بار دورياني والله ولي ما نش نهي هذا راسة مجيه دوانا راسة الحمد لله كنرا كنرا بورد الله الشيط تود دي إبارد دي الله النبي جاد نوز دولي مسلم مدى عيالي نواز نهوري بالله غرفوري بالله جاد نوز دولي ফেলে আড়ার ওরে কেন বাবা আড়ার আল্লাহে জিনরে হাত টেন সুখ বেগুন দিয়ে খন উদর নাই খন উদর সরে খন খোফ নাই বিয়ার আমার খোফ নাই খন দাসে মুসিবতর ডর নাই হ্যাঁ না দইলে আড়া গরম মানু অস্তর দইলে ওই বনে অনারা বাফিস ওয়াজিব তরম নব ইয়ার বাদে ইয়া খোয়ানে জামায় সাহানু আসরন ইয়ানুল যে ওয়াজিব হুকম সালাতুল জামা ওয়াজিবা মর পঞ্জাল্লাহ উলিয়ারে আর রিজাল يعني في السفر والحضر سفر تقوي حضر تقوي رسول صلى الله عليه وسلم الله يعيات نادر قجيد خذ وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك حتى العرار حالة مجي العرار حالة مجي موت دشمن آسي هين حالة مجي الدائي نواصر والدائي فارداري قريب تأين ارتك فريد رامت ترادب وترائب يعني لامبا تفصيل آسي فروحي من شاء الله بإذن الله. عموما جماعة سنة نواصرنا نيان റസൂൽ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ബയങ്കജി അല്ലാഹു ആയത്തു ഹയ ഫർകവമാ റാകഈൻ നുവാർ സർദി തരമാര തുമാരാ ബിഗുനി ഫറോ ഇൻല അമർ അല്ലാഹു ഓർഡർ ഗജിദി ഓർഡർ അമർ ഇൻ മദശരി തമജിനറ ലിൽ വജൂബ് ബുലഹ അല്ലാഹു ആലം ഹിന്ദില്ലാ റസൂൽ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ജിതറ നുവാർ സത്ത നുവൈ ജമാഅ സത്ത ഇതറ ബാബതെ ബയങ്കജി ദ ഹദീസ് ആരോ ആസി ഓനറസ ആരോഗ ഹദീസ് ദ ആസി റസൂൽ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ബയങ്കജി ഹദീസ് إذا بخاري مسلم ما جاء هذا الحديث أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر. فجر النهار عشاء النهار منافقين قلت بشبر كالله يتم ماذا منجر نو دكي دوائد ومن ماذا باتيت نوشيلا إترى نويتو منجر دكي وان دكي دكتو ماذا شدوا دين أمجي منجر دكي وان إتنواصل تنو أيام قبولي تأتوا تعالى النبي صلى الله عليه وسلم أثقل شيء أثقل الصلاة على المنافقين صلاة العشاء والفجر ير بعد ولو يعلمون ما فيهما لا اتوهما ولو حبوا زودي مانشي فوج نواس جماعه ساتي فوجلي دي سو باسين سنت ولير امبوري امبوري تي اونغدي خشكا خشكا امبوري امبوري دي اجي تي ول جماعه ساتي نواس سوري والله ولير ير بعد ارو هاي سماج دي ولقد هممت ان امر بالصلاه فتقام الله النبي هدي اتداسه اندلا ارا داوي دي كي مانشو كوري امام باري نواس راديوم আয় দাসে যাইম করে মানে যে তারা নসেছে নয় তার গরম মাঝে হদুন গিদ্দালয় গাছ লেয়ারে এ তার ঘর ফুরা দিবে বলা বলে তাহলে এত্তর আর দা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির করতে কেলা জামায়াত নসর না নিয়ে ওয়াজিব দিয়ে তলা চাল নবী আমার তনফিদ নেওয়া করে তেড়ে আবরি এক ক্লাসে গুড় হয়ে আসে ঘর দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি জিকির করে হ্যাঁ ثم رسول صلى الله عليه وسلم أن آمر بالصلاة فتقام ثم آمر رجلا فيسلي بالناس إذن نوصر ثم أنطلق معي رجال معهم حزم من الحطب إلى قوم لا يشهدون الصلاة خذوا ما نزين نوصر تنوي ترى كي قريب الله ইফতার আর গরম আমি দিয়ে দিব আল্লাহ তেলে বড় ন আল্লাহ তবরক ওয়া তাআলা আর গুনার তৌফিক দিব আল্লাহু আলাম তেলে বেন আর জামায়াত সাথে নওয়াসরিম জামায়াত সাথে নওয়াসরনান হাদা ইয়ানি আল জামাআ ওয়াজিবা ইয়ার বাদে আল আদাদ আল মাতলুব নওয়াজ মাঝে আদাদ খুদুন ওয়া হরু জামাত নওয়াজ মাঝে খামা দুজন ওয়া হরু খামা দুজন ওয়া হরু দুজন দইলে নওয়াজ জামাত সাথে কায়েম করে ফেলিব কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে ওয়া ইয়া উম্মুকুমা আকবরুকুমা এর নওয়াজ মাঝে একজন ছোট আছে একজন বড় আছে এটা আল্লাহ নবী হতে ডর গাই জামাত করিব ডর গাই ইমাম এবং হইব আমমান দুজনে জামাত আল্লাহ কিফায়া খুদুন চিতে দরিয়া জামাত মা নোয়াজ পারে জামাত মাঝে নোয়াজ পারে খুদুন চিত আধার হয়ে দিলে এক নম্বর মাঝে বিয়ার আমার দইলে ইয়া নইলে কুমার তো পেশা পেহানা বেশি হয়ে গিয়ে মানুষই ব্যর্থ আমার পেশা পেহানা করতে যাওয়ার আছে যে দেরি গিয়ে সে চতুর্থ মাঝে নোয়া নোয়ান না জায়েজ ইয়ার বাদ ইয়া খোয়ানি মসজিদের মাঝে যদি ইমাম তাগেদ দিলে ইমাম মুআইন তাগেদ দিলে যাতে মনে হতে আয়ারে হেঁড়ে ইমামতি করি নোয়াজ সরিয়ে নেওয়া হারিবে এটা ইমামতি করে নোয়াজ সরিয়ে নেওয়া হারিব তাই আর মসজিদের মাঝে জামাত কায়েম হয়ে দিলে অন্য সুন্নত গায়রা ফরম মানা আল্লাহ নবী হয়ে দিয়ে অকিমতে সলাহ ফলা সলাহ তাই ইল্লাল মকতুবা হাদিস ইবা মুসলিমের মাঝে আছে হাদিস ইয়ার বাদে আল মামুম ইমামুল হওয়ার নোয়াজ নোয়াজ দিয়ে মানুষই বেয়ে ইমামর আগত রুকুকরণ সজিদাকরণ ইয়ান মানা ইমামর আগত সজিদাকরণ রুকুকরণ ইয়ান মানা ইয়ান গড়ি নারিবা ফেললা ইয়ান মাঝে অকুবা আছে আজাব আছে এত মাঝে আর নোয়াজ দেড়ে সব হুকার রাখে আর দূরে হেন্দিলাখন ওদুর সারা সব বাদ দিয়ে আর দূরে করি আর গাগার নোয়াজরণ ইয়ানো মানা রসল সবাসম হাজির আসলাত আলী মুনফরদিন খলফা সফ এবার আবু দাউদ ওগাইরের মাঝে তিরমিজি ওগাইরের মাঝে আছে হাজির সাহি চেতলা অবাইন নোয়াজ সরিয়েছে মাঝে কী করন ইমাম মানে সফরে বাজে বাজে চিয়ন ওজর যদি না থাকে দিলে এখন মাথান ওজরই খেলা দূরে দূরে থিয়েতে হয়ে একখানা ব্যারাম হয়ে যেতলা দিবা খাসগরি ভাইরাস করোনা হয়ে আরে দুনিয়া মানতে সারে ইবার মাঝে তো আলেমুল মাকলা ফতোয়া দিয়ে ব্যারাম উজরিয়া যদি ওখানে ওজর না থাকে দিলে বাজে বাজে থিয়া হইব ইয়ার বাদে ইমাম আতাল্লাহ বলি আল্লাহ হাক্কু বিল ইমামা হন্ন আল্লাহ আকর হোম লে কিতাবিল্লাহ দিবা কোরআন শরীফ বেশি সুন্দর করে ভরে জানে ইয়ার বাদে আলম বিসুন্না ইয়ার বাদে আকদম হিজরা ইয়ার বাদে আকদম হোম ইসলামান আকবর হোম সিন্দান যদি মানুষ যদি বেগুন বরাবর দিলে মাথা বেগুন হাফ হিসাব হেঁড়ে উতরে দিবা বেশি আলেম আসি বা দিয়া করু বেগুন হেঁটে বরাবর দিবা হিজরা তালে সেবার বড় আসি বা আল্লাহ নবী জমানোর হতারিয়া হে জমানোর মাঝে এইবার আগে আসি এইবার দিত আর নেতি গেলে দিবা আগে মুসলমান এইবার দিত ইয়ার বাদে বেশি মুরব্বী আছে দিবারে দে সেটি দিবা আলমহিম দিবা আলম আছে এলামওয়ালা দিবা ঈদ আছে কোরআন শরীফের সুন্দর করে ফরি জানে এইবারে দন ইয়ার বাদে ইমামরে জরুরি দেখি মোরাআত লিল মরিদ ও কবির সিন নোয়াজরে ব্যাখ্যা করেন জমা আসে নসলে বেশি লম্বা করি আরে নফরন মানুষ আছে বেশি মলালা জাগরি সেন্ডা করি আরে নোয়াজরে নফরন আর মানুষের কলে তা কাদত কেন লম্বা করি হচ্ছে হতদিন মুসল্লি নকলে কোনো অসুবিধা নেই লেকিন এটা সাহরি বেড়ে গুড়ো হয় না আছে বুড়ো মানুষ আছে বেড়িমে আছে আল্লাহ তবরক ওয়া তাআলা আর আমরা বিকুনরে নোয়াজরে সুন্দর করে ফরিবল্লাহ জামায়াত সাথে ফরিবল্লাহ তৌফিক দিক নোয়াজর দা আছে যেদিন হাকাম আছে ওয়াজিবাত আছে আরকান আছে শুরুত আছে এনলে ফরিবল্লাহ তৌফিক দিক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।